নজরকে দুটো, চোখ দুটো, নজর দুটো হচ্ছে না। নজর কত রকম আছে, বদ নজর, কুনজর, সুনজর, ভালো নজর, ভালোবাসার নজর, শ্রদ্ধার নজর, হিংসার নজর, বিদ্বেষের নজর, অহংকারের নজর, তাকাব্বুরির নজর, ভালোবাসার নজর, প্রেমের নজর, বদমাইশি নজর, খারাপ নজর, তারপরে আরো কত কি নজর ইত্যাদি নজর বলে দিই এক কথায়। আমাদের চোখ দুটো নজর এতগুলো কেন? পাশাপাশি বসে দোকানদারি একই স্টলে দুজনের মাল যাচ্ছে, এর স্টল এখানে, এর স্টল এখানে, সারাদিন বসে আছে, সালাম দেওয়ার টাইম নেই, সন্ধ্যার পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, যাকে দিল সেই বুঝতে পারলো কেন দিয়েছে সালামটা। এর সব মাল বিক্রি হয়ে গেছে আর ওর মাল বেঁচে গেছে, সালাম আলাইকুম জোর করে দিল যে বেটা আজ তুই কায়দা, কি কথা বুঝতে পারছেন? তাহলে সালাম তো ভালোর জন্য দিয়েছি, ওকে দেখে দু চোখের দু নজরে দেখে সালাম দিয়েছি, কিন্তু ওর সালাম দেওয়ার দৃষ্টিভঙ্গিটা আলাদা ছিল। ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই আল্লাহ খুব ভালো রেখেছে, খুব শান্তিতে আছি। মনে মনে ভাবছি কি করে ভালো থাকিস রে, মুখে বলছে ভালো আছে আর অন্তরে কি করে ভালো থাকিস রে, একই চোখের মধ্যে কত রকম দেখা হচ্ছে দেখুন। একটু কেতাবি সাইডে চলে যাই, গুরুত্ব এসে যাবে কথাটার মধ্যে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা কায় নামদার মদিনী তাজদার গরীব বেগম কার মদিনার ঝুমার কুল নবী দসরদার সাইয়েদ আলম নূরে মুজাসসম সাহেবুল জুদ ওয়াল করম হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমার রাসূল এক জায়গায় বসে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের সঙ্গে ওই স্থানে বসে আছেন। দিন দুনিয়ার বাদশার সাথে আবু বকরের যখন কথোপকথন চলছে, হঠাৎ করে কম্পাসটা বুঝে কোথা থেকে এসে আল্লাহর রাসূলকে বলছে, ছি ছি ছি ছি ছি, কুরাইশ বংশের মধ্যে এত কুচ্ছিত বেকার দেখতে, খারাপ দেখতে, এত কালো নোংরা দেখতে কোনো সন্তানের ইতিপূর্বে জন্ম হয় নাই। মুহাম্মদ তুমি একটা বিচ্ছিরি কুচ্ছি দেখতে কোরাইশের বাড়ি জন্মেছ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি বলল যে মুহাম্মদ তুমি একটা বেকার দেখতে, নাউজুবিল্লাহ, তুমি কুচ্ছি, তুমি খারাপ দেখতে। সত্যি করে বলুন তো আমার রাসূল খারাপ দেখতে? আমার নবীজির মনটা খারাপ হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ধরে বলছে, হুজুর ওর কথায় কান দেবেন না তো, বেহুদা লোক, কম্বক, ওর মুখের ভাষা ঠিক নেই, হুজুর আপনাকে হার্ট করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, একদম ওর কথায় আপনি কান দেবেন না। ও যা বলছে বলুক, ও বারবার আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে হেরেছে, হেরে হেরে আজকে আপনাকে দেখলে ওর গা জ্বলে যায়। আমার রাসূল বলছে, আবু বকর জি হুজুর, আমি কি সত্যি খারাপ দেখতে? আহা, কথাটার মধ্যে দিয়ে যেন গোলাপ ঝরে পড়লো, বলুন না সুবহানাল্লাহ। আমি কি সত্যি খারাপ দেখতে? না আমার জান, আপনি খুব সুন্দর দেখতে, আপনার চেহারার আলোর কাছে হুজুর চাঁদের আলো উঠেকে না, সূর্যের আলো উঠেকে না, বলুন না সুবহানাল্লাহ। ওর কথা বাদ দিত, একদম বদমাশ লোক, খারাপ লোক, ও আপনাকে দেখে সহ্য করতে পারে না। হুজুর মনে আছে আপনার ইয়ামানের বাদশার পরীক্ষার মুখে আসমানে চাঁদ যখন আপনি দুটুকরো করেছিলেন, সেই দিনেতে পূর্ণ জ্যোতিতে চাঁদ জন্মেছিল, আর আপনার পাগল জাবের ইবনে সামরাহ আপনাকে কি বলেছিল? দারুণ কথা বলেছিলেন জাবের ইবনে সামরাহ, হাদিস পাক। عن جابر بن سمرة قال رأيت النبي عليه الصلاة والسلام في ليلة أديان وعليه هلة أمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو عندي أحسن من القمر। হুজুর কি বলেছিল? আমার রাসূল ঘরের মধ্যে বসে আছে, একটুখানি ডিপে যাই, আর পৃথিবীর জমিনেতে একদিন পূর্ণ জ্যোতিতে চাঁদ উঠেছিল, সেটা কোন দিন? সেটা হচ্ছে ওই দিন যেদিনে নাকি আল্লাহ রাসূল তার আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকে দুটুকরো করেছিল, যেদিন আকাশের চাঁদ, আপনি বলবেন এসব ওয়াজ আজকের দিনে আর চলে? মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দুটুকরো করলেন, ওটা আমি আপনি মানি, নবীকে ভালোবাসি, কিন্তু লট অফ এডুকেটেড পিপল হিয়ার লাইক আ ডক্টর, লাইক আ প্রফেসর, লাইক আ সায়েন্টিস্ট, লাইক অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স রিসার্চ স্কলার, সো হাউ টু বিলিভ রিগার্ডিং টু দিস লেকচার? তারা কি করে এটা বিশ্বাস করবে? কথা বুঝতে পারছেন? আমি ধর্মীয় ভাবে মানি আমি মুসলিম, কিন্তু পেশাগত ভাবে আমি একজন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স রিসার্চ স্কলার, চাঁদ দুটুকরো হয়েছিল আমি মানব কি করে? তথ্যটা নিয়ে নিন তাহলে আমি দিই। দরিফর অফ ইসলাম স্টার্টেড ইন 1962, এডিটেড বাই রাচেল হারবার, এক্সক্লুসিভ এডিশন অফ টাইমস অফ ইন্ডিয়া 1981। এই জায়গা থেকে আমি তথ্যটা পেয়েছি। আর আমি তথ্য না পারলে ওয়াচ করি না, জানেন আপনারা, কারণ আমি কোন পেশাদার বক্তা নয় যে সস্তায় বাজার গরম করে দিয়ে চলে যাব। না, যেটা সঠিক সেটা আমায় বলতে হবে, কারণ আজ বাদ কাল আমাকে যদি কেউ প্রশ্ন করে আমাকে উত্তর দিতে হবে। কথা বুঝতে পারছেন? এই জায়গাতে আমি পেয়েছি, আপনারাও দেখে নেবেন। নীল আর্মস্ট্রং, অল্ডিন, মাইকেল কলিন, অ্যাপোলো 11 নিয়ে যখন চাঁদে গেছিল, চাঁদের দেশে তারা যখন নামলো, নামার পরে একটা শব্দ পেয়েছিল, তারপরে তাদের এক্সপেরিমেন্ট আরম্ভ হয়ে গেল। মাটি নিচ্ছে, এই নিচ্ছে, সবকিছু নেওয়ার পরে চাঁদের বৃত্তে তারা দাঁড়িয়ে একদম সোজা এদিক থেকে ওদিক পর্যন্ত একটা খাল দেখতে পাই, যে খালটা কোন বাঁকা চোরা নয়, একই সমানে ভার হয়ে গেছে এদিক থেকে ওদিক পর্যন্ত, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। পৃথিবীর জমিনেতে তারা মাটি নিয়ে ফিরে আসলো, তাদের রিসার্চ আরম্ভ হয়ে গেল। কিন্তু মাথায় দুটো কথা ঢুকে রয়েছে, একটা খাল দেখেছিলাম লম্বা খাল, ওটা কিসের খাল ছিল, আর আমরা সেখানে একটা শব্দ পেয়েছিলাম, ওটা কিসের শব্দ? তদানীন্তনকালে কিন্তু লাউড স্পিকার বার হয়নি। এদের মধ্যে দুইজন শিকাগোর একটা রাস্তায় মর্নিং ওয়াক করতে বার হয়, প্রাত ভবনে বার হয়েছিল। বার হওয়ার পরে হঠাৎ করে একই আওয়াজ তাদের কানে আর একবার আসলো, যে আওয়াজটা তারা চাঁদে পেয়েছিল। ফিরে আসার পরে আওয়াজটাকে ধরে অনুসরণ করে লক্ষ্য করে হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে যে দেখে ওটা অন্য কোন আওয়াজ নয়, আল্লাহর ঘর মসজিদ থেকে নামাজের জন্য ফজরের আজানের আওয়াজ আসতে থাকে। মানে আমরা চাঁদের দেশে তো এই আওয়াজটাই শুনে এসেছিলাম, চাঁদে গিয়ে এই আওয়াজই তো শুনেছিলাম। তারপরে আরো এক্সপেরিমেন্ট আরম্ভ করলো, এই খালটা কোথার থেকে আসলো, খালটা কোথার থেকে আসলো, রিসার্চ আরম্ভ হলো, কোথাও পেল না, বাইবেল দেখলো, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ ভয়েস, ওল্ড ভয়েস, অনেক কিছু দেখলো, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথু, বিভিন্ন জায়গায় তারা চলে ফিরলো, কোন ধর্মের কোন গ্রন্থে যখন খুঁজে পেল না, যখন নাকি আল্লাহ রাসূলের বাণী হাদিস তাকুলি রিসার্চ আরম্ভ করে দেয়, ওই সময় তারা সিওর হয়ে গেল, ওই যে দাগটা দেখেছিল, খাট কাটা একটা খাল দেখেছিল, ওটা অন্য কিছু নয়, ইয়ামানের বাদশার পরীক্ষার মুখে আল্লাহ রাসূল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দু টুকরো করেছিলেন, ওই নবচারী গুলো চাঁদ থেকে ফিরে এসে বলেছিল করেছিল, কারণ আমরা চাঁদে গিয়ে ইসলামের নবী মুহাম্মাদের আঙুলের দাগটা নিজের চোখে আমরা দেখে এসেছি। মুহাম্মাদের আঙুলের দাগটা আমরা নিজের চোখে দেখে এসেছি। এখন বোধ হয় প্রফেসরদেরও বিশ্বাস হবে, ডাক্তারদেরও বিশ্বাস হবে, মাস্টারদেরও বিশ্বাস হবে। আমার বক্তব্যের স্টাইল হলো একটা স্পেসিফিক সাইড থাকে আর একটা ধর্মীয় সাইড থাকে। ধর্মীয় ভাবে তো আমরা মানি, স্পেসিফিক্যালি এটা দেখুন প্রমাণিত হয়েছিল কি জানেন, আমার রসুল এক সময় ঘরের মধ্যে বসে আছেন, ঘরের ভিতরে হঠাৎ বাইরে থেকে করা নামল, ভেতর থেকে আওয়াজ দিল, কে? বাইরে থেকে বলছে, আমি ইয়ামানের বাদশাহ, আমি ইয়ামানের বাদশাহ এসেছি, ইয়ামান মক্কা থেকে 15 দিনের পায়ে হেঁটে দূরের রাস্তা, আমি ইয়ামানের বাদশাহ। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, তুমি যদি ইয়ামানের বাদশাহ হও, আমি তো ভেতরে আমেনার বেটা, আমি দিন দুনিয়া শাহিনশাহ, বলুন না সুবহানাল্লাহ। গেটটা খুলে আমার রাসূল বাইরে বেরিয়ে বলছে, কি চাই তোমার? তুমি কি নবী হয়েছ? কেন, কোন অসুবিধা আছে? না না, তুমি যদি নবী হয়ে থাকো, আজকে 14 দিন আসমানে 14 চাঁদ উঠবে, আজ মহিনা কে 14 দিন হ্যায়, আর রাত সভা পে 14 কি চাঁদ আয়েঙ্গে, আর 14 চাঁদ হচ্ছে পূর্ণ জ্যোতিতে যে চাঁদ জন্ম দেয় মাসের 14 দিনের মাথায়, ওটা কি কথা ঠিক না? বলছে, তুমি যদি নবী হয়ে থাকো, তোমার কাছে আমার দুটো প্রশ্ন, একটা হলো তোমাকে আজ রাত্রে জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুটো গ্রহ করতে হবে। আমার নবী বলছে, দ্বিতীয়টা হচ্ছে, ওটা প্রথমটা করো, পরেরটা বলে দেবো। প্রথমটা তাহলে কি বললে? বলছে, আসমানের চাঁদকে দু টুকরো করতে হবে তোমায়, ঠিক আছে, কাজ হয়ে যাবে, যাবে। বললো না সুবহানাল্লাহ, কি বললেন? ক্যাজুয়ালি ব্যাপার, একদম কাজ হয়ে যাবে, যাবে। বলছে, হ্যালো, আকাশের চাঁদ জমিনে দাঁড়িয়ে? বলছে, হ্যাঁ রে বাবা, আকাশের চাঁদ তো, ও কাজ হয়ে যাবে, যাও। জমিনে জাদু করতে আজ আকাশে জাদু করবে, কাজ হয়ে যাবে, কি কাজ হয়ে যাবে? সাহাবা, এদেরকে নিয়ে জানা রে, গেস্ট হাউস খুলে দিয়ে খানা পিনা করা, যখন চাঁদ উঠবে নিয়ে আসিস, কেন মাথা খারাপ করছিস? যা ভাই যা, আমার জান, আমার রসুল নিজের স্টাইলে ঘরের মধ্যে চলে আসে, বসে আসে। আর এদিকে ও বলা বলি করছে আজকে মোহাম্মদকে আচ্ছা জব্দ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনে দাঁড়িয়ে আকাশের ছাপ দুটুকরো করে ছেলে খেলা ব্যাপার, আজকে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়ে আমি চলে যাবো দেখবি। আর ওদিকে চাঁদ আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার নসিব চমকে গেছে, দিন দুনিয়ার শাহিনশাহ আমার দিকে আঙুলের ইশারা করবে, আল্লাহ তুমি যত চাঁদ আছে আমার পূর্ণ জ্যোতিতে জন্ম দেবে, কারণ আমি আমার রসুলের কদমেতে নিজেকে সালাম জানাতে চাই, বলুন না সুবহান। দুদিকে দুরকম চলছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আবার এসে দৌড় ঢুকছে, আমার রাসূল খুলে দিয়ে গেট খুলে বলছে কি হলো আবার এসছো কেন? বলছি এসছো কেন মানে কি কথা ছিল? বলছি কি কথা, একটু যে টেনশন হবে চিন্তা করবে ওসব কোনো ব্যাপারই নেই, যে আকাশের চাঁদ দুটুকরো করতে হবে ভুলে গেছো? ও আচ্ছা বলবি তো, চ চ যে অবস্থায় ছিলেন চ চ। বেরিয়ে চললে সাহাবায়ে পিছন পিছন যাচ্ছেন আমার রাসূলে, ঢাল নেই তলোয়ারি নেই কোন যন্ত্রপাতি নেই কিছু নেই, চলে চল চল। আল্লাহ রাসূল যে একটা উঁচু টিলার উপরে উঠে দাঁড়ালেন, কথা বুঝতে পারছেন? আর এদের অভ্যাস ছিল আমার নবীকে যখন তখন এমন এমন প্রশ্ন করত, এমন এমন কাজ করত, যে যেটা হওয়ার নয় সেই রকম প্রশ্ন নবীজিকে করত। আর আল্লাহ স্যার আমার রাসূল সব পরীক্ষায় পাশ করে যেতেন, বলুন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে আছেন, বাইরে সাহাবা পাহারা দিচ্ছে আল্লাহ রাসূলকে, একটা ইহুদি রাস্তা দিয়ে যেতে যে আমার রাসূলের সাহাবাকে বলছে তোদের মোহাম্মদ নবী হয়েছে, বলে কেন তোর কি হয়েছে? তোদের যদি মোহাম্মদ নবী হয়ে থাকে ওই পাঁচ সাত কিলোমিটার দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটা এখানে ডাকতে বলে এক বাক্যে তাকে নবী বলে মেনে নেব, তোকে মানতে হবে না, তুই যা ঝামেলা করে খালি সবসময়, তুই কি কি দোষ করেছে রে সবসময় এমন করিস কেন? বলছি তোদের নবী পারবে না, পারবে না, পারবে না স্বীকার কর, বেশি না পারবে না তুই যা। খানিক পরে যাই সেখান দিয়ে আবার বলে তোদের নবী পারবে না রে, সত্যি করে বলুন তো আমার নবী পারবে না? আবার একটু বেলায় যাই তোদের নবী পারবে না, আবার জোরের সময় যাই তোদের নবী পারবে না, আবার কিছু পরে আসে তোদের নবী পারবে না। রাসূল পাক গেটটা খুলে বলছে এদিকে কেন ওকে ডিস্টার্ব করছিস সকাল থেকে, তুমি নবী হয়েছো? বলে কেন কি হয়েছে? ওই পাঁচ সাত কিলোমিটার দূরে যে গাছটা দেখা যাচ্ছে না, তুমি যদি নবী হয়ে থাকে ডাকো তো তোমাকে নবী বলে মেনে নেব, এটা কোনো কাজ হলো? হ্যাঁ বলুন না সুবহানাল্লাহ। তো গাছটা এখানে ডাকতে হবে তো? বলছে হ্যাঁ। বলছে আমার কেন ডাকতে হবে পাগল কোথা করে? ওরে গাছটাকে যে আমার নাম বলে দেবো আপনি চলে আসবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। গাছটাকে নাম বললে কি চলে আসে? এটা আমি মানবো আপনি মানবেন? স্পেসিফিক্যালি মানবো কি করে? প্রফেসর স্মিথার বসওয়াত হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, তার একটা বই আমি পড়ছিলাম, তিনি এক সময় অ্যাকর্ডিং টু কোরআন তিনি লিখছেন দ্য কোরআন ইজ আ বুক হুইচ ইজ আ পোয়েম আ কোড অফ লাইফ এন্ড আ কোড অফ লজ আ বুক অফ কমন প্রেয়ার এন্ড দ্যাট ইজ মাই বাইবেল all in one and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, as miracle of wisdom. Miracle কথার অর্থ কি? অলৌকিক বাস্তর্য, কথা বুঝতে পারছেন না? Which has miracle of purity, has miracle of partly, has miracle of wisdom, has miracle of style and has miracle of truth. All miracles committed by one man, Prophet Muhammad. Bishar buke, Quran er moddhe onek olokik kotha ache. Ar prithibir jomine je olokik kotha amra dekhte pai. Sob kichu kintu Islam er Nabi Muhammad er dwarai esheche. আমার রাসূলের মুজিজা শুধু কোরআনের কথা আর হাদিসের কথা রইল না, আমার রাসূলের মুজিজা সাইন্টিফিক্যালি আজকে প্রুফ হয়ে গেছে, সত্যি তাহলে কিছু একটা ছিল। তার প্রতি ধারণাটা স্বচ্ছ করুন মুসলমান, তার প্রতি ইমান কি তাকে স্বচ্ছ করে রাখুন, তাকে সেই জায়গা থেকে ভালোবাসুন। তা নাহলে নামাজ পড়েও লাভ নেই, রোজা রেখেও লাভ নেই, হজ করেও লাভ নেই, যাকাত দিয়েও লাভ নেই। আল্লাহ রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে ফেরেশতার মতো দেখতে হবে, সবসময় নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, তাদের চেহারা দেখলে তোমার মনে হবে যে জান্নাতি, কিন্তু আবুদুল্লাহ ফিন নার, আমি মোহাম্মদ বলছি বান্দাটা কিন্তু জাহান্নামি। আবার এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে দেখলে মনে হবে যে জাহান্নামি, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ফাসিক ফাজেল দেখতে লাগে, ও আপনার বেশি ধর্মকর্ম কিছু বোঝে না, মুখে গালাগাল টালাগাল করে, কিন্তু আবুদুল্লাহ ফিল জান্না, ওই মানুষটাই কিন্তু জান্নাতি হয়ে যাবে। কেন বললেন জানেন? তার পিছনে কারণ হচ্ছে এটাই যে যে তার ইমান শর্ত আমল শর্ত নয়। কথা বুঝতে পারছেন? ইমান শর্ত, আকীদা শর্ত, আমল মাদারে নজাত নহীঁ, সহি আকীদা মাদারে নজাত হ্যায়। আমল আপনাকে পার করতে পারবে না, আপনার সহি আকীদার সাথে আমল করুন তবেই আপনি পার হতে পারবেন। চাইনা আমার BMW, চাইনা আমার Mercedes, চাইনা আমার বডি, চাইনা আমার Lamborghini, চাইনা আমার হামার, চাইনা আমার বিদেশি গাড়ি, যার মুখটা বাঁকুড়ার দিকে হয়ে আছে, চণ্ডীতলা থেকে জগদীশপুর থেকে বাঁদিকে যাচ্ছে বাঁকুড়া, তাই তো নাকি? কোথায় যাচ্ছে? বাঁদিকে বাঁকুড়া যাচ্ছে, আর ডান দিকে কোথায় যাচ্ছে? কলকাতা যাচ্ছে। গাড়ির মুখ যদি বাঁকুড়ার দিকে থাকে, কমপ্লিট এসি চালিয়ে দিয়ে যদি সেই গাড়িতে বসে, কি সুন্দর আরাম হবে বসে, কিন্তু বাঁকুড়া ছাড়া কলকাতা পৌঁছাতে পারবেন না। আর আপনি যদি ভাঙা ইঞ্জিন ভ্যানেও বসেন, ঢকঢক ঢকঢক করছে, মুখ যদি কলকাতার দিকে থাকে, ও শত কষ্ট হলেও একবার না একবার কলকাতা পৌঁছাবে। কোমরে একটু ব্যথা হবে, কারণ লাপাবে তো, একটু ঠান্ডা লাগবে, চুল টুল জড়িয়ে যাবে, নাকি মুখে ধুলো ঢুকবে, কিন্তু একবার না একবার কলকাতা পৌঁছাবে যদি মুখটা ওই দিকে থাকে। কি আমার কথা বুঝতে পারছেন না? তো চাই না আমার সুন্দর লেবাসওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্দর চেহারা দেখে, সুন্দর পরিপাটি করে ইসলাম বুঝিয়ে সুজিয়ে সুন্দর দোয়া দরুদ শিকারুর মানুষ, আমার চাই ওই সেই ভাঙা ফুটা টুটা, আমার সেই চাই অলিয়া অলিয়া, যাদের মুখটা জান্নাতের দিকে হয়ে আছে। আমার আকীদা ঠিক থাকলে আল্লাহ একদিন না একদিন কলকাতা নয় আমাদের জান্নাতে দেবেন, এটা সিওর, বলুন না সুবহানাল্লাহ। অতএব সেখানটাই আপনার ঠিক করতে হবে, কারণ রং ঢঙের ইসলাম তো এখন। কথা বুঝতে পারছেন? শুনলে অবাক হয়ে যাবে, আমার বড় প্রিয় মানুষ এসে বসে আছে রেকর্ডিং করছে, কথা বুঝতে পারছেন না? তো আপনারা শুনলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর, এবারে বই মেলায়, এবারে আপনার বুক ফেয়ারে এত সুন্দর লিখেছে, তাদের আকিদা দিচ্ছে যে ধর্ম মেনে চলে, তাদের আকিদা আল্লাহকে মানে, রসুলকে মানে, সবকে মানে, ইবাদত করে, সব করে, এই করে, সব আছে। পৃথিবীর কতগুলো শ্রেষ্ঠ মহাপুরুষ আছে যাদের নাম বলতে বলতে লিখছে, হজরতে আদম আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে মুসা আলাইহিস সালাম, হজরতে, কথা বুঝতে পারছেন না? এইভাবে হজরতে ঈসা আলাইহিস সালাম, হজরতে বুদ্ধ আলাইহিস সালাম, হজরতে গুরু নানক আলাইহিস সালাম, হজরতে কি বলে অনেক কি আরো সব কি নাম দিল, হজরতে বুদ্ধ আলাইহিস সালাম, হজরত গুরু নানক আলাইহিস সালাম, হজরতে আপনার সাই বাবা আলাইহিস সালাম, হজরতে ই আলাইহিস সালাম, দুনিয়ার সব নাম বলছে তার মধ্যে। আমার কাছে কথা হচ্ছে, আপনি কাউকে শ্রদ্ধা করতে পারবেন না, আলাদা ব্যাপার, কাউকে ছোট করার অধিকার কিন্তু আপনার নেই। আপনি সাই বাবার নাম নিচ্ছেন সেখানে, বুদ্ধের নাম নিচ্ছেন সেখানে, কৃষ্ণের নাম নিচ্ছেন সেখানে, রামের নাম নিচ্ছেন সেখানে, আপনার কাছে পূজ্য না হলেও কারো কাছে তো তারা পূজ্য। আপনার ধর্ম কখনো এই শিক্ষা দেয়নি যে কাউকে তুমি নিজের মধ্যে টেনে নিয়ে নিজেকে উঁচু করতে যে কাউকে নিচু করো? আর এ ধর্ম আপনাকে সেই শিক্ষাও দেয়নি যে তুমি কারোর সাথে কারোকে মিলিয়ে দিয়ে কম্পিটিটিভ মানে কম্পেয়ার করতে যে তুমি কাউকে উঁচু কাউকে নিচু না করে তুমি সমান বিচার করতে যে নিজেকে শেষ করতে যেও না। কারণ কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, অতএব সবারটা সবার জন্য ঠিক হলেও তোমারটা তোমার জন্য ঠিক, অতএব তুমি তোমার একের সাথে সবাইকে মিলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইলে কি? আলাইহিসসালাম লিখছে নিচে, বুদ্ধ আলাইহিসসালাম, কৃষ্ণ আলাইহিসসালাম, রাম আলাইহিসসালাম, কিন্তু সেখানে যখন বুদ্ধের গুণগান দিচ্ছ, রামের গুণগান দিচ্ছ, তখন তাদের কিন্তু তুমি সুনাম করছো না। আমার কাছে কথা সেখানেই যে তোমার যখন সুনাম করার মতো ক্ষমতা নেই, তো কাউকে টেনে এনে কারো পূজ্য পূজার পাত্রকে তুমি আজ নিজের জায়গায় লিখে তাকে ছোট করার অধিকারও তোমার নেই, আর আদম আলাইহিসসালামের সাথে গৌতম বুদ্ধকে মিলাবার রাইটও তোমার নেই। আমার কথা ঠিক না ভুল বলছি? তাহলে কি ইসলাম এই শিক্ষা দিয়েছে? আল্লাহ রাসূল বলছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখছো একটা বাচ্চা ডুবে মারা যাচ্ছে, তুমি সেখানে যে দেখছো ওটা শামসুন্দরের ছেলে, ওটা শ্যামলের ছেলে, ওটা কমলের ছেলে, তারপরে দেখছো না ওটা জন হপির ছেলে, রোজারিওর ছেলে, ওটা ক্লোদিয়ার ছেলে। কথা বুঝতে পারছেন? আমার তো নামাজের টাইম হয়ে গেছে, জুম্মা পড়তে হবে, ওর মাচাবার লোক অনেক আছে, এখন যাই। ইসলাম কি বলছে? তো নামাজ তো দূরের কথা, তুই ধর্ম থেকে বেরিয়ে গেলি। ইসলাম বলছে কিনা তুমি এক কাজ করো, তোমার নামাজ জুম্মা ছেড়ে যায় যা, ও হিন্দুরা মুসলিম বৌদ্ধরা খ্রিস্টান তুমি বিচার করতে যেও না। যে মরতে চলেছে আজ মানুষ, কোন মায়ের সন্তান যা সস্তা হচ্ছে, তোমার যে সস্তা সেই একই। তোমার নৈতিক কর্তব্য হলো আগে বাচ্চাটাকে বাঁচাও, জুম্মা ছেড়ে গেলেও তারপরে তুমি যে জোহরের ফরজ নামাজটা পড়ো, এক নামাজের মধ্যে তিনটে ফরজের সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, দিস ইজ মাই ইসলাম, এটা হচ্ছে আমার ইসলাম। কিন্তু নতুন রং ঢঙের ধর্ম দেখতে গিয়ে অন্যের ধর্মকে দুর্নাম করা তো দূরের কথা, নিজের রসুলকে মানতে চাইছে না। জানেন বলি আউলিয়াদের কোন নাম বন্ধ নেই, কত রকম ফতোয়া। বা যে কদিন আগে আমি আপনার জগদীশপুরে এসেছিলাম, কেউ ছিলেন নাকি সেখানে জগদীশপুরে? আফসোস লাগবে শুনলে কথাবার্তা, আমি একদম কিতাব নিয়ে এসেছিলাম। শায়েখের নাম হচ্ছে শায়েখ নাসিরউদ্দিন আলবানী, দু চার বছর এদিক ওদিক থেকে সৌদি আরব থেকে নিয়ে চলে এলো নাসিরউদ্দিন আলবানীর কিতাব। তারা কি করে দিল শায়েখ ডাক্তার জাকির নায়েক থেকে আরম্ভ করে প্রত্যেকে যাকে মেনে চলে, কথা আমার বুঝতে পারছেন না? করতে করতে কি বলছে, নাসিরউদ্দিন আলবানী যার মতকে সামনে রেখে আমিন চিৎকার করে বলতে হবে, হাত এখানে বাঁধতে হবে, নামাজের পরে মোনাজাত করার দরকার নেই, কথা আমার বুঝতে পারছেন না? নিয়ত করে নামাজে দাঁড়, নামাজ পড়তে যে মুখে নিয়ত করার দরকার নেই, যার মতকে আজ প্রচার করা হচ্ছে এটা হচ্ছে সালাফিয়া বলা হয়। একে কথা বুঝতে পারছেন না, যারা আজকে তথাকথিত এই আশপাশে কিছু নিয়ে চলছে তারাবের মূল রহস্য জানে না। আমার কানে যখন আসলো আমি ময়না তদন্ত আরম্ভ করলাম, কে আমাকে বার করতে হবে? লাস্টে বার হলো কে? এই নাসিরউদ্দিন আলবানী, যিনি আল্লাহ রাসুলের মাজারের গম্বুজ ভাঙবেন বলেছিলেন সে। এই শায়েখটা কে? নাসিরউদ্দিন আলবানী, যে ফতোয়া কুয়েতিয়া লিল আলবানী নামক কিতাবের মধ্যে লিখছে নবীজির স্ত্রীরা জেনা পর্যন্ত করতে পারে। বলো নাউজুবিল্লাহ, বলো নাউজুবিল্লাহ, যদি না দেখাতে পারি তো আপনাদের গোলাম হয়ে যাব। এক লক্ষ নয়, আমার গাড়ি সমেত আপনাকে দিয়ে দেবো। সেখানে কি বলছে? বলছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে যেগুলো শিখিয়েছিলেন কোরআন নিজেই ভুলে গেছে। বলছে কোরআন আর সেই হাদিস, ইমাম ইমাম মানা চলবে না, ইমামের কোন দরকার নেই, কোরআন আর সেই হাদিস মেনে চলো, চাইলে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও, ও নবী টবির ওসিলা দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? জিস তালি পে খা রে হো জি উসি কো সুরাগ কর রে হো, যেখানে খাবে সেটাকে ছিদ্র করছো। জিস থালি কো খানা উসকো সুরাগ করনা ইসকো নিমক হারামি কাহা জাতা হ্যায়। যে নবীজি ছাড়া আমাদের উপায় নেই, হে যুবকের দলের রব, বাচ্চার দলের রব, উঠতি বয়স্কের দলের রব, সমাজ অতীত দলের রব, বর্তমান সময়তে আমরা এরকম দেখতে পাচ্ছি। আপনি কোন ধর্ম পালন করবেন? কালকে জানাজা হবে আপনার, সেখানে যেও শান্তি নাই। বলে কি, জানাজার পরে আর দোয়া করার দরকার নেই? কথা বুঝতে পারছেন না? জানাজা হয়ে যাবে বলে জানাজা হয়ে গেছে, আর দোয়া করার দরকার নেই, জানাজা শেষ। সুনানে আবু দাউদ পড়েছেন? সুনানে তিরমিজি পড়েছেন? প্রোডাকশন কম হলে কি হবে? এই যে প্রোডাকশন দেখছেন, এই যে জোরে টানলেও রিক্স আছে আবার, কথা বুঝছেন? প্রোডাকশন কম হলে কি হবে? সুনানে তিরমিজি খুলুন, সুনানে আবু দাউদ খুলুন, জানাজার পরে দোয়া করা চলে কি চলে না স্টেজে দেখিয়ে দিচ্ছে আপনাকে। এমনকি দেববন্ধের ফতোয়া, মুফতি শফি সাহেব যিনি দেববন্ধের সদর মুফতি, তারও ফতোয়া এই সালে সাহেব এই শব্দ সানি, জানাজার পরে করা হচ্ছে উত্তম কাজ, জায়েজ। বলুন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি, সৌদি আরবে চলে না, অমুক জায়গায় চলে না, অমুক জায়গায় চলে না, আমাদেরও করতে হবে না। সৌদি আরবে তাহলে গুঁড় কেউ খায় গোসাপ, তাহলে আমাদেরকেও খেতে হবে? কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সৌদিতে যখন চলে আমাকেও চালাতে হবে, সৌদিতে চলে না আমাকে চালালে চলবে না। আরে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, আজকে ওয়াহাবিয়া আব্দুল হক নজদীর দল আছে, তাই ওয়াহাবিয়া চলছে। এক সময় তো তুরস্ক শাসন ছিল, তখন আমাদের সুন্নিয়াত চলেছে। কথা বুঝতে পারছেন না? কালকে আলে কশাইউর শিয়ারা যখন প্রশাসনিক পদে এসে যাবে তখন তাদের মত চলবে। এটা তো একটা পলিটিক্স, এটা তো একটা রাজতন্ত্র, সেটা তো আমার কোরআন নয়, সেটা আমার হাদিস নয়। আমার মেজদা হুজুর পীর কেবলার কথা মনে পড়ে যায়, বাঁকপুরের জমিনে শুয়ে আছে নূর আলী রহমাতুল্লাহ আলাইহি, তো তানার কথা নিয়ে বলছি, সৌদি আরবের জমিনেতে ইমাম নামাজ পড়িয়েছে, নামাজ পড়া হয়ে যাওয়ার পরে উনি ইমামকে জিজ্ঞাসা করেছে, ভাই আপনি যে নামাজ পড়ালেন, ইমাম সাহেবকে বলছে আপনি যে নামাজ পড়ালেন, বলছে হ্যাঁ আমি পড়ালাম। যে আপনার পিছনে আমি নামাজ পড়লাম, সৌদি আরবের মরুভূমির দেশ, পানির তো খুব অভাব, তো আমার এই দাড়ি খেলাল করতে গিয়ে, দাড়ি ভিজাতে গিয়ে আমার অনেক পানি চলে যায়। আপনি যে ছোট ছোট একটু একটু দাড়ি রেখেছেন না, এই দাড়িটা কোন হাদিস থেকে জায়েজ আছে যদি একবার দেখাতেন আমার অনেক পানি বেঁচে যেত। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন? কথা আমার ভুল বুঝবেন না। আখেরি জমানায় তিরমিজি শরীফের হাদিস যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সালাসু ওয়া সাবঈনা, যে কি তিয়াত্তরটা ফেরকার কথা, ফারাকাতিন, সে তিয়াত্তরটা ফেরকা আসবে, তিয়াত্তরটা ফেরকার প্রতিটি বলবে আল্লাহ এক, প্রতিটি বলবে আমার রসুল তার রসুল, প্রত্যেকেই বলবে পাঁচ অক্ত নামাজ, প্রত্যেকেই বলবে এক মাস রোজা, প্রত্যেকেই তো একই কথা বলবে, প্রত্যেকেই বলবে নামাজ পড়বে চলো, প্রত্যেকেই বলবে রোজা রাখবে চলো। আমার রসুল বললেন কুল্লুহুম ফিন্নার, জান্নাত থেকে যাবে মা আনা আলাইহি ওয়া সাহাবি, এই যে বাহা তিয়াত্তরটার মধ্যে প্রত্যেকটা জান্নাত জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদাতি, একটা জান্নাতে যাবে, কোনটা? আনা আলাইহি ওয়া সাহাবি, আমি মুহাম্মদ এবং আমার সাথীগুলো। বলুন না সুবহানাল্লাহ। এখন বর্তমান সময় রসুলকে ছেড়ে দিয়ে যে যে বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও, সে কি রসুলের সাথী? কিন্তু আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? সে কি রসুলের সাথী? রসুলের সাথী নয়। আমার রসুল বলেন মা আলাইহি ওয়া সাহাবি, ও বাহাত্তরটার মধ্যেই পড়বে, রসুলের সাথে আসবে না। আর যদি হয়, আমি যে হাদিস বললাম হাদিস দিয়ে কেটে দিতে পারে তো কেটে দিন। রাগ হচ্ছে নাকি কারো ভাই? পেছনের ভাইরা রাগ করছেন নাকি? হক কথা, সত্য কথা যেটা বলার সেটা আমি বলছি, ঝগড়া মারপিট করে পারবো না, কারণ কেসিএস ক্লের বেটা আমি নয়, মোহাম্মদ আলী ক্লের বেটা নাই, মারপিটে পারবো না। কিতাব সামনে নিয়ে আসুন, কিতাব রেখে কথা রয়ে যাবে। যদি আমি মুখে বলি যে আল্লাহ রসুল কোরআন আর সহি হাদিস ছাড়া কিছু মানা চলবে না, ওই ইমাম তিমাম মানার দরকার নাই। ইমাম আজম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম মানার দরকার নেই, ওলিয়া ওলিয়া নয়, ডাইরেক্ট আল্লাহ রসুল যারা বলে। আমি তাদের প্রশ্ন করি যে কোরআন আর হাদিস কোন হাদিসটা ভাই? যেখানে সেই হাদিস বুখারী শরীফ, যে আপনি তো বলছেন আল্লাহর রসুল ছাড়া মানা চলবে না, বুখারী শরীফ কি আল্লাহর রসুল লিখেছে? বুখারী শরীফ তো লিখেছে হযরতে ইসমাইল আব্দুল্লাহ মুহাম্মদ বুখারী, বুখারী শরীফের লেখক তো ইমাম বুখারী, যদি ইমাম না মানা চলে তো ইমামের লেখা বুখারী শরীফ কোন আকেলে মানবেন আপনি? কথা বুঝতে পারছেন? তাহলে বর্তমান সময় তাদের হাদিস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন কি আপনারা? তাহলে বর্তমান সময় হাদিস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কোন হাদিস? কারণ ইমামের লেখা হাদিস, ইমাম তো মানা চলবেই না। তবে শুনে রেখে দিন, ইমাম আজম আবু হানিফা যখন বেঁচে ছিলেন তখন আল্লাহর রাসূলের সাহাবারাও বেঁচে ছিলেন। যাই হোক আমার ভাইরা, অতএব না, সবার জন্য সবার ব্যাপার, আমাদের জন্য ওলিয়া ওলিয়া গুলো থাক, সবার জন্য সব থাক, আমার জন্য উলিল আমর গুলো থাক, সবার জন্য সবার থাক, আমাদের জন্য তাকে ঈদ করা ইমাম গুলো থাক, যারা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছে। আর তা নাহলে কোথা থেকে কোথায় যেতাম? যাই হোক আমার ভাইরা, আমার রসুল বলছে আমার নাম বলে দে গাছ চলে আসবে। কেন এরকম করছিস? তোমার নাম বললে গাছ চলে আসবে? যে বলে দেখ, আর যদি না আসে বলছে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব, তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। সে তখন মাথায় মাথায় স্কিম করেছে যে আমাদের কবিলা সর্দার বলেছে ইসলামের নবী মোহাম্মদকে যদি শাস্তি দিতে পারিস এত মাল দেবো তুই মালামাল হয়ে যাবে। মাথায় তখন স্কিম এসে গেছে যে গাছকে ডাকলে গাছ তো আসবে না, বরং ফোকটে যে গাছ আসবে না একবার ঘুরে আসি, এসে ওকে শাস্তি দেবো, আমি অনেক মাল পেয়ে যাব। আমার আল্লাহ উপর থেকে দেখছে, আল্লাহ বলছে আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ ভালো, আমি যাচ্ছি কিন্তু বলছে হ্যাঁ যা, মরুত্তপ্ত রৌদ্র টকবক করে ফুটছে, বললে 60 ডিগ্রি সেলসিয়াস গরম সৌদি জমিনে, 58-60 এইরকম গরম থাকে। তখনকার দিনে আরো ফাঁকা মরুভূমি ময়দান ছিল, তাহলে কত গরম ছিল ভাবুন তো। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছে যা, যে আমার নাম বলে দেয়, বলছে যাচ্ছি কিন্তু, বলছে তুই যা, এই মানুষটা হাঁটতে আরম্ভ করেছে মশকের মধ্যে পানি নিয়ে, যখন চলতে আরম্ভ করে চলতে চলতে চলতে মরুভূমির উপর দিয়ে চলতে থাকে, মাথার ঘাম পায়ে পড়ে যায়, শেষ পর্যন্ত যখন গাছের নিচে গিয়ে দাঁড়ায় নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে ওই সময় বলে, ইয়া আইয়ুহা শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মাদে আরবি ডেকেছে, গাছ তোমাকে মোহাম্মদে আরবি ডেকেছে। গাছ তো চলেনি, একবার ঝাড়া মেরে ওঠে, তারপর চুপ, বললাম আমার নাম বলে দিবি গাছ চলে আসবে, এই তো নাম বললাম, একবার ঝাড়া মেরি ঠান্ডা হয়ে গেছে, গাছ নাকি চলবে, একবার ঝাড়া মেরি ঠান্ডা হয়ে গেল। আর মনে মনে ভাবছে এই ঝাড়াই বা মানলো কেন, মনে মনে ভাবছে এই ঝাড়াই বা মারতে। www.anibas.in